হে মদিনা, কাল জয় সেই মহামানব সৃষ্টির মুকুট, বিশ্ববাসীর রহমাতের প্রতীক, রাসুল মকবুলের তিরোধান আজ আমার বুকে শেল বিদ্ধ করেছে। আমি ব্যাকুল হয়ে খুঁজি তাকে, বলতে পারো কোথায় গেলে পাব সেই নবীর সন্ধান? মদিনা ফিরিয়ে দে মো শ্রেষ্ঠ নবীজির, ও মদিনা ফিরিয়ে দে মো শ্রেষ্ঠ নবীজির, ও তার মহব্বতে দিতাম চুমু, মহব্বতে দিতাম চুমু ব্যাকুল হৃদয় ভোরে, ও মদিনা ফিরিয়ে দে মো শ্রেষ্ঠ নবীজির, ও মদিনা ফিরিয়ে দে মো শ্রেষ্ঠ নবীজির। এমন নবী এই জগতে আসবেন না আর কভু, সৃষ্টির সেরা বিশ্বের রহম করলেন যারে প্রভু, এমন নবী এই জগতে আসবেন না আর কভু, সৃষ্টির সেরা বিশ্বের রহম করলেন যারে প্রভু, সেই নবীজির আদম শয়তান পাপের জালাতন, সেই নবীজির আদম শয়তান পাপের জালাতন, হে জাল থেকে নিপাদ গেল, হে জাল থেকে, হে জাল থেকে নিপাদ গেল মূর্তি পূজা চিরতরে, ও মদিনা ফিরিয়ে দে মো শ্রেষ্ঠ নবীজির, ও মদিনা ফিরিয়ে দে মো শ্রেষ্ঠ নবীজির। আজ অশ্লীলতায় বর্বরতা সব গিয়াছে, তাই জ্বলন্ত অশান্ত বিশ্ব তাঁরই পানেছে, অশ্লীলতায় বর্বরতায় সব গিয়াছে, জ্বলন্ত অশান্ত বিশ্ব তাঁরই পানেছে, নিকৃষ্ট আজ আশরাফুল ধ্বংস প্রায় মানবিকুল, নিকৃষ্ট আজ আশরাফুল ধ্বংস প্রায় মানবিকুল, তার আদর্শে একমাত্র সব, তার আদর্শে একমাত্র সব মুক্তি পেতে পারে, ও মদিনা ফিরিয়ে দে মো শ্রেষ্ঠ নবীজির, ও মদিনা ফিরিয়ে দে মো শ্রেষ্ঠ নবীজির। মদিনা